তোর জালে রে দিবানিশি ঠাকুরি দয় জুড়ে। বন্ধুরে বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে। নীরবে নীরবে এই অন্তর জলে রে দিবানিশি ঠাকুরি দয় জুড়ে। ভালোবাসা শুধু বেড়ে বেড়ে যায়, চোখ বুঝলেই কত স্বপ্ন হয়, সুখ পাখিটার ডানায় ডানায়। রে গভীরে অন্তরে বাহিরে মন খোঁজে শুধু তোমায় তোমায়। যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে। নীরবে নীরবে এই অন্তর জলে রে দিবানিশি ঠাকুরি দয় জুড়ে। জলে রে দিবানিশি ঠাকুরি।